এর বুক চিরে প্রতিধ্বনিত হয়েছে মাজলুম মানবতার করুণ আর্তনাদ। হেদায়েতের দীপ্তিমান আলোক রশ্মি নিষ্প্রব হয়ে এসেছে আরব আজমের বিস্তীর্ণ ভূখণ্ডে। ঐশী হেদায়েতের মহান সওগাত নিয়ে আগমন করলেন বিশ্ব শান্তির অগ্রদূত মহান রাসূল। তাওহীদ ও রিসালাতের সুতীক্ষ্ণ হাতিয়ারে তিনি মূলোৎপাটন করলেন শিরক ও কুফরের সমুদায় বুনিয়াদ। কুরআন ও সুন্নার পরশ বুলিয়ে সারা বিশ্বে বইয়ে দিলেন তিনি শান্তির প্লাবন। তাঁরই পথ ধরে কুরআন ও সুন্নার সিঁড়ি বেয়ে আবারও আল হেরা উপহার দিচ্ছে আপনাদের ইসলামী সঙ্গীতের এমন ঝংকার যা আনতে পারে জাতির তাহজিব ও তামুদ্দুনিক জীবনে বিপ্লবী সংস্কার। পরিবেশনায় আল হেরা শিল্পী গোষ্ঠী। আল হে মহান প্রভু, বিনা দর্শনে তোমার প্রেম আমাকে দেবানিশী করে তোলে উতালা, তোমাকে দেখার উদগ্র বাসনা আমাকে করে তোলে ব্যাকুল। তাই তোমার কাছে আকুল ফরিয়াদ, জান্নাত কুসুম কাননে করি যেন তোমারই দর্শন লাভ। আমিন। কোনদিন দেখিনি তোমারে, কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে। সাদ আছে মনে দেখিব কেমনে, সাদ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে। কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে। শেষ বিচারের কঠিন ওয়াক্তে বিচার করার পরিবর্তে ক্ষমা করে দিও ও গো প্রভু, মাপ করে দিও যো ভাগারে। কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে। সাদ আছে মনে দেখিব কেমনে, সাদ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে। কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে। মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান, মনে বড় আশাবান জান্নাত দিবেন রহমান, দিদার পাই বসে তা তৃপ্তি সহকারে। কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে। সাদ আছে মনে দেখিব কেমনে, সাদ আছে মনে দেখিব কেমনে, দুনয়ন ভরে। কোনদিন দেখিনি তোমারে ও গো প্রভু, কোনদিন দেখিনি তোমারে।